জন্মে আমার হুসাইন আর দুনিয়ায় উম্মে সালমা যে দেখে বোতলে কারবালার বালিটা রক্তে পরিণত হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের কথা হুবহু মিলে গেছে। কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, নিঃসন্দেহ। দাওজান আর কিছু বাবা জামে তিরমিজির পঞ্চম খণ্ড বার করো, শর্টে বলে দিই, শামায়েলে তিরমিজি বলে একটা কিতাব আছে, 250 পৃষ্ঠার বই কি 300 পৃষ্ঠার, তার মধ্যে আল্লাহ রাসূলের সূরাত সম্পর্কে হুবহু সব লেখা আছে, এ টু জেড দেখতে পাবে। বললে দাওজান, মুফতি আজম বললেন কিনা, জাহেরি ব্যাখ্যা কি বললো? একজন বলল সম্পর্কের গভীরতা, আর একজন বলল ভালোবাসার গভীরতা। আর মুফতি আজম ব্যাখ্যা করছে, দেখুন যে বাবা ইমাম হুসাইন কেমন দেখতে একটু লক্ষ্য করো, তাতে কিতাব খুলে দেখা যায় হযরত ইমাম হুসাইন কোমর থেকে পা পর্যন্ত হুবহু আল্লাহর রাসূলের মতো দেখতে ছিলেন। আর বড় ইমাম সাহেব, খেয়াল করে শুনছেন তো, বড় ইমাম সাহেব, ইমামে হাসান কোমর থেকে মাথা পর্যন্ত আল্লাহর রাসূলের মতো দেখে। ইমাম হাসানের চোখ আল্লাহর রাসূলের চোখ একই রকম, কপাল একই রকম, নাক একই রকম, ঠোঁট একই রকম, দাড়ি একই রকম, হাত একই রকম, আঙুল একই রকম, কোমর থেকে মাথা পর্যন্ত হযরতে ইমামে হাসান হুবহু আল্লাহর রাসূলের মতো দেখতে ছিলেন। আর ইমাম হুসাইন কোমর থেকে পা পর্যন্ত আল্লাহর রাসূলের মতো দেখতে ছিলেন। তখন আমি বললাম, দাদু যান তো আর্ধেক আর্ধেক হচ্ছে, শুনছেন? পেছনের ভাইরা শুনছেন? জানটা চমকে উঠবে ব্যাখ্যাখানা শুনলে। তাহলে আল্লাহ রাসূল বলতে পারতেন হাসান অর্ধেক আমার মতো দেখতে, হাসানের মধ্যে অর্ধেক আমি আছি আর হুসাইনের মধ্যে আমি অর্ধেক আছি, আমি দুই নাতির মধ্যে ভাগ হয়ে আছি, যেহেতু একজনের কোমর থেকে পা পর্যন্ত একজনের কোমর থেকে মাথা পর্যন্ত। মুফতি আজম বললেন, বাবা দুজনকে আলাদা করে দেখতে আম্মাজান ফাতেমার রূহটা নাখোশ হয়ে যাবে, যেহেতু তারই বাচ্চা, দুটোকে দু নজরে তুমি দেখবে কেন? হাসান আর হুসাইনকে আলাদা করে দেখলে আমার রাসূল খুশি হবেন না। তাহলে দাদু যান, এর মধ্যে অর্ধেক ওর মধ্যে অর্ধেক, কোমর থেকে পা পর্যন্ত আল্লাহ রাসূল আর কোমর থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূল, দুটোকে আলাদা করে দেখো, এর মধ্যে অর্ধেক রাসূল, এর মধ্যে অর্ধেক রাসূল, মাথা থেকে কোমর পর্যন্ত রাসূল, কোমর থেকে পা পর্যন্ত রাসূল, দুটোকে আলাদা করে দেখতে নেই, দুটোকে এক জায়গায় জুড়ে দাও। আমি তো মাথায় হাত দিয়ে দিলাম, ইয়া আল্লাহ, এই জন্য বলে জাহেরি আর বাতিনি। ওনারা ব্যাখ্যা করে মহব্বত দেখালেন, আর মহব্বতের সঙ্গে আল্লাহ রাসূল দুটো নাতির মধ্যে আছে দেখালেন, আর জাহেরি ভাবে ওটা হলো বাতিনি ব্যাখ্যা করতে যে আমার মুফতি আজম খোদা আল্লাহর রাসূলকে দেখিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। শিক্ষা দুই প্রকার বুঝে যাচ্ছে তো নাকি? যার জন্য আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে যাচ্ছি, আর তারা নামাজ পড়ে কুতুবুল ইরশাদ হয়েছে, জানাজার নামাজটা নজির সৃষ্টি করলো, আমার পাঁচ দাদু পাঁচটা স্পানের নক্ষত্রের দিয়েছে, তাই আমরা এদেরকে ছাড়া চলি না। তখন আমি বললাম, ভাই ইনডাইরেক্ট হ্যায় কিয়া, মনে আছে তোরা কি বুঝে দেখো? আমাদের যদি শরীর খারাপ হয় কি বলি? আল্লাহ শেফা দাও, আমাদের খাবার দরকার হলে আল্লাহ খেতে দাও, আমাদের কিছু হলে আল্লাহ দাও, কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আমি বললাম, হাম লোক থোড়ি না ভগবান কে পাশ মানতে হ্যাঁ, হাম ভি তো আল্লাহ সে মানতে হ্যাঁ ভাই, যে না না আমরা তো ডাইরেক্ট চাই, আর তোমরা চাও আল্লাহ নবীর ওসিলাই দাও, আল্লাহ নবীর জুতোর ওসিলাই দাও, আল্লাহ নবীর দেহর ওসিলাই দাও, আল্লাহ নবীর নবুয়তের ওসিলাই দাও, আল্লাহ বড় পীরের ওসিলাই দাও, আল্লাহ মেজ পীরের ওসিলাই দাও, আল্লাহ ছোট পীরের ওসিলাই দাও, আল্লাহ খাজা পীরের ওসিলাই দাও, আল্লাহ দাদা পীরের ওসিলাই দাও। আমি চুপি হয়ে যায়, চুপ কর, যে আমাদের আল্লাহ স্ট্রং, একা বললি শুনে লাগে, আর তোমাদের খোদাকে কাউকে দিয়ে শোনাতে হয় কানে কম শোনে। বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম যে ইলমে তাসাউফের অভাব থাকলে মানুষ কতটা লাপরোয়া হয়ে যায়, মুখে কিচ্ছু বাঁধে না। আমরা জীবনে এরম বলতে পারবো? ঠিক করে বলেন, সম্ভব বলা বেরোবেন? আমাদের জবান কাসের হয়ে যাবে। আল্লাহ কার সম্পর্কে কি বলছিল বাবা? ভুট করে যা কিছু বললো, কারণ আদত নেই। আর একটু শিখে গেলে দেখবেন অহংকারে ফেটে পড়ে। যে কটা চিল্লা দিয়ে এসেছে লক্ষ্য করে দেখুন, আলহামদুলিল্লাহ বলতে হবে, বেশক সেটা ভুল না, রাইট? যে আছে সে পাঁচ থেকে কি বলবে, ইয়া রাহমাতুল্লাহ। ও জোরেও বলতে পারে, আস্তেও বলতে পারে। ও হাঁচি করে হাঁচি করে দিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা তো মুসলমান না, আমি হাঁচি করে আলহামদুলিল্লাহ বললাম, আপনারা ইয়া রাহমাতুল্লাহ বললেন না কেন? আপনারা কিছু শিখতে পারেন না। হ্যাঁ, পাঁচ থেকে একজন বলছে তুমি জোরে হাঁচি করে আমার কাজ বাড়াচ্ছ, চেপে রাখতে পারো নি? আমি যদি ওটা না জানি তো গুনাগার হয়ে যাবো, যেখানে সেখানে দিচ্ছ কেন তুমি? না, এটা বলতে হয়, চিল্লে না আসতে, না বললেই হবে। আমি আসতে করে বলিনি, তুমি জানলে কি করে? আমার আমার পয়েন্টটা বুঝতে পেরেছে? দেখবেন দু চারটা শিখে যাওয়ার পরে অহংকারে টকবক করে ফুটবে। বুড়ো মানুষগুলো মসজিদে আসলে নামাজ পড়ে এরকম করে দেখছে, ভাই সাহেব সারে বৈঠ যাও, অভি থোড়া দিন কা বাত হোগে, দিন কে বাতে হোগে, সারে বৈঠ যাও, আল্লাহ কে লিয়ে বৈঠ যাও। সব বসে বললো গোল হয়ে কি একটা কম বয়সী ছেলে, অল্প বয়স, চেচা কালমা পড়িয়ে বেচারা বুড়ো মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়ে নেই হুয়া চাচা, এসা নেই পড়তে, এসা নেই পড়া জাতা, হামারে সাথ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বরাবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ চাচা, গলে সে বলো, ইসমে বড়ে হে হে, ইসমে গলে সে বলো বড়া হে, বুড়ো বেচারা নেই আতা ভাই, যারা কলমা নেই পড়না আতা হ্যায় 60 সাল কে হো গয়ে কেসে মুসলমান হুয়া, বেচারা চুপ করে বসে আছে, আর 16 বছরের ছেলে তুমি করছে কথা মন বুঝতে পারছো? আরে কেসে মুসলমান হ্যায় কলমা নেই আতা হ্যায় আপকো, আরে আর কাহাঁ জিন্দগি গুজার দিয়ে আপ, চোখ ভরা পানি এদিক ওদিক দেখছে, আপ মাস কর বার বার আমায় এসে হামসে নেই হোক, আপ আপ যো আতা হ্যায় কর। আমি সালামটা ফিরে, আজ ও ভাই সাহেব ইধার আও, ক্যা হুয়া আপ বৈঠো, হাম ইধার নেই বৈঠতে, হাম তো ইধার আও। अरे यार किसको क्या बोल रहे थे तुम? मुझे नहीं, अरे यार इसको कलमा नहीं पढ़ना आता है। आपको तो बहुत कुछ आता है भाई, इनको कलमा नहीं आता है तो ये कैसे मुसलमान है? और रसूल अल्लाह फरमाते हैं जो बड़े को इज्जत नहीं करते हैं वो मेरे उम्मत से खारिज है, जो छोटे को मोहब्बत और बड़े को एहतराम नहीं करते है वो मेरे से खारिज है, वो मेरा उम्मत नहीं है। हदीस पाक तो लगी, तो आप कैसे मुसलमान हो तो खुदा आपको खारिज कर दिए है। नहीं आप बोलो, अगर सही तरीका से नहीं पढ़ेंगे तो कैसे? सही तरीके से पढ़ना अच्छी बात है, मगर इसका जबान कासिद है, ये सक नहीं रही है, इनसे हो नहीं रहा है, ये बूढ़ा हो गए है, फिर मुसलमान को पढ़ पढ़। अरे यार फिर वही बात, तो ऐसा करो जो गोंगा है जिसको बोलना नहीं आता है फिर क्या वो मुसलमान है? नहीं, इसे तो फिर भी आता है, ये तो পারে, ये तो তাও বলছে যে গুগা বুবা মুখে কথাই বলতে পারে না, সে তো তাহলে মুসলমানই নয়, সে তো কলমার ক উচ্চারণ করতে পারে। তাহলে তাকে কি বলবে? না মানে আল্লাহ বলছে বান্দারে আল্লাহ পাচ্ছিস না, আল্লাহ পাচ্ছি না খোদা, ছোট থেকে করা হয়নি তো, 80টা বছর কেটে গেল আজ তোমার কথা মনে পড়েছে আল্লাহ, সবাই তাড়িয়ে দিয়েছে, 70-65 বছর হতে না হতে চাকরি থেকে রিটায়ার করে দিয়েছে, যতদিন শক্তি ছিল আমাকে খাটিয়ে আমাকে দুয়ে নিয়েছে, আজকে বয়স হয়ে গেছে বলে আমাকে আর মাইনেও দেয় না, তাড়িয়ে দিয়েছে, সব দর বন্ধ, আল্লাহ তুই কোনোদিন আমাকে না খাইয়ে মানিস নি পরবারদার, 80টা বছর কেটে গেল মোর, তোমায় ডাকিনি প্রভু, তারপরে তুমি মুখের অন্ন বন্ধ করনি প্রভু, আজ তোমার দরবারে আছে পড়েছে আল্লাহ। কি হয়েছে? আমি সহি করে পড়তে পারছি না, একটু পাচ্ছিস আল্লাহ, বারবার ভুলে যাচ্ছি আল্লাহ, কি করে তেলাওয়াত করবো আল্লাহ? আমার আল্লাহ বলছে বান্দারে চিন্তা করিস না, চেষ্টা করে যা শিক্ষা নেওয়ার, শিক্ষা অর্জন করার চেষ্টা করে যা, মওত পর্যন্ত চেষ্টা করে কোরআন তেলাওয়াত করার, আর যদি না পারিস আমার কোরআনকে পড়তে হবে না, কোরআনের আয়াতগুলো লাইনগুলোর উপরে তো শাহাদাত আঙুলটা বুলিয়ে যা, আমি আল্লাহ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেব। আমার মুরব্বী বহু চাচা যেখানে বসে আছে ওরা জানে, জান পেল এই ওয়াজ শুনে, ওরা জানে জান পেল, সত্যি কথা, পারে না অনেকে, চেষ্টা করে ভাবছি নামাজ পড়বো 10-14 ধরে ভাবছি, সেই গাফলতিতে সূরা মুখস্থ করা হয়নি, করতে হবে না চাচা, চেষ্টাই লাগু, তুমি মসজিদে যাও, তোমাকে সূরা মুখস্থ করতে হবে না, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আরম্ভ করে দাও, আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ সোনার বেলাজ একটু মুখস্থ হয়ে যাবে, ঠিক কথা ঠিক না ভুল বলছি? মুখস্থ যদি না হয় জেহেনের ব্যাপার, আমি আল্লাহর হাতে, তো জেহেন যদি কাবু হয়ে যায় তুই সুবহানাল্লাহ বলে দাঁড়িয়ে যা, মসজিদ মুসাল্লা পর্যন্ত আসা তোর কাজ, কবুল করাটা আমার কাজ, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আগামী কালকে গিয়ে সুবহানাল্লাহ নামাজের লাইন বাড়বে তো, বাড়বে তো, দেখুন আমি জোর করব না, বউ বাচ্চা ছেড়ে দিয়ে আমি নিয়ে পালাবো না, যে তিন চিল্লা দিয়ে দিয়েছে, কথা বুঝতে পারছেন? নামাজি বাড়বে তো সুবহানাল্লাহ নামাজি, হ্যাঁ তো যাই হোক, আমাকে বলছে দেখো এসে বাদ দিয়ে এরম ব্যাপার, আমরা গুনাগার তাই তাদের ওসিলাই চাই, বলছি এসি এই সে এসি কো তো ইনডাইরেক্ট কথা হ্যায় ভাই, আজ নবীর ওসিলা দেবো ইনডাইরেক্ট, মানে তাওয়াসুলের উপরে হাদিস অনেক শোনা, আমি দেখলাম এক হাদিস শুনিয়ে লাগলাম, সঙ্গে সঙ্গে আমি ওকে বললাম ক্যা হ্যায় ইয়ার ইয়ে তো ওসিলা দে রহা হুঁ, বলছে ভাইয়া ওসিলা দেনা বিদআত হ্যায়, ইনডাইরেক্ট বিদআত হ্যায়, ডাইরেক্ট পকড়ো আল্লাহ কো, অনেকে বার হয়েছে না দেশ গ্রামে, ডাইরেক্ট আল্লাহ বলে না, গাউসের দরকার নেই, রসুলের দরকার নেই, গরিব নওয়াজের দরকার নেই, ডাইরেক্ট আল্লাহ, ওলির দরকার নেই, ঠিক আছে ডাইরেক্ট আল্লাহ। তখন আমি ওকে বললাম তুমি কোন সা জমিন তোড় কে আসমান ফোড় কে নিকল আয়ো ভাই, আব্বা আম্মা হ্যায় নেই তোমারা, বলা হ্যায় আমি ওহি তো ওসিলা হ্যায় দুনিয়া মে আনে কা, নামাজ ভি তো পড়তে হো না ভাই, বলে হ্যাঁ পড়তা হুঁ নামাজ, কিস তরফ পড়তে হো, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, বলে কেন পশ্চিম দিকে পড়ি, আর কেন পূব দিকে খোদা নেই, উত্তরে নেই দক্ষিণে নেই, আল্লাহ বলছে না নো আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরাব থেকেও কাছে আছি, তো ঘাড়ের দিকে খেয়াল কর, যেদিকে খুশি শুরু হয়ে যা, মধ্যে পশ্চিম দিকে মুখ করিস কেন? না, আল্লাহ বলেছেন ফাওয়াল্লি ওয়াজহা কাশাতারাল মাসজিদিল হারাম, যে তুমি যখন সেজদা করবে মসজিদ হারামের দিকে মুখ করে নেবে, কারণ আমি আল্লাহকে সেজদা যদি করতে চাও কাবার দিকে সেজদা দাও, আমি আল্লাহ পেয়ে যাব। আল্লাহর দিকে না, কাবার দিকে সেজদা দাও, ও তো আল্লাহর ঘর, আমি ঘরে আল্লাহ আছে গ্যারান্টি দে। না তা না, গ্যারান্টি দেওয়া যাবে না, আল্লাহ যেখানে খুশি থাকতে পারে, সব জায়গায় আছে। কি গো কথা ঠিক না, মতে কাবার দিকে মুখ করিস কেন? না আল্লাহ বলেছে তাই করি, কেন আল্লাহ ডাইরেক্ট নিতে পারতো, আল্লাহ ইনডাইরেক্ট বলাচ্ছি কেন? চুপ, কাবার দিকে সেজদা করলে আল্লাহ পেয়ে যাবে, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? জোরে বলে। তখন বললাম আল্লাহ যখন অত বড় সেজদা, ফরজ সেজদাকে ইনডাইরেক্ট বানিয়ে দিচ্ছে, আল্লাহ যখন ইনডাইরেক্ট করছে, তুই মোল্লা ডাইরেক্ট করতে মরতে এসেছিস কাছে? কুরআন বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। কুল, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, আগর তুম লোক আল্লাহ সে মোহাব্বত করনা চাহতে হো, যদি তোমরা আল্লাহ কে ভালোবাসতে চাও, গো আহেড ভালোবাসো, মেঘলা ইয়া আল্লাহ জান ভালোবাসুন আল্লাহকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসুন, কে বারণ করেছে? আমার আল্লাহ বলছেন হাবিব তুমি বলে দাও ফাত্তাবিউনি, আমার রাসূল বলে দিলেন আল্লাহকে ভালোবাসতে গেলে আগে আমার ইত্তেবা কর, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোকে ভালোবাসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট। তুই কেন ডাইরেক্ট করছিস? ও তো পাল্লাই পড়ে নেই, ও তোমার কাছে বলতে গেছে, তুই তো নিয়ে থাক, মাথা খারাপ করিস, বেশি কিছু করবি না, মারধর দিয়ে দেবো, যা। ওটা ব্যাপার না, কারণ আমরা সুফিজমে বিশ্বাস করি, মারামারি করা আমাদের কাজ নয়, ঝগড়া করা আমাদের, কি কথা ঠিক না ভুল বলছি, আমাদের শতবার গালাগাল দিলে আমাদের মাথা পেতে নিতে হবে। দেখতে পেলেন না জগা চা ওই যেমন শানির ওখানে পাঁচ ছশো লোক এসে আমাদের প্রায় এক লক্ষের কাছাকাছি মানুষের মাথা ফাটিয়ে দিয়ে চলে গেল, এক লক্ষ মানুষ, তার মধ্যে একটা বুড়োর মাথা ফাটিয়ে দিয়ে চলে গেল, কি বাহাস করতে বসবে বলেছিল। আব্বাস টাকা জমা দিয়ে দিল আমার ভাইটা, ঠিক আছে বসো, তোমরাও টাকা জমা দাও, উল্টে রটিয়ে দিল, মসজিদ ভাঙতে এসেছে। পরে যে আমি বললাম যে পাগল, সারা পশ্চিমবঙ্গের বুকে যত মসজিদ দেখছিস, 99% মসজিদ ফুরফুরাওয়ালারা বানিয়েছে, আর এরা মসজিদ ভাঙবে? আসলে ওটা ব্যাপার নয়, দিলের মধ্যে খৌফ ইলাহি নেই, তাসাউফ নেই, মানুষকে মারলো মাথা ফাটিয়ে দিল। আমি সবর কর, সেদিনে যদি আব্বাস একটা ইশারা করে দিত, ধুলোর মতো উড়িয়ে দিত, কিন্তু ইশারা করে দিত। কথা বুঝতে পারছো? যখন কিছুই খুঁজে পেল না, কি একটা বক্তব্য ন্যাজ ধরে টানতে আরম্ভ করে দিল, এই বলেছে সেই বলেছে অমুক বলেছে, আরে মার ধরলে সামনে থেকে অ্যাটাক করো, পেছন থেকে টানাটানি করছে। যেন আমার কথা বুঝতে পারছো? আমি ওদিকে যেতে যাচ্ছি না, তখন আমাকে বলছে ভাইয়া ইয়ে ওসিলা দেনা বিদত হ্যায়, আদর ইয়ার কিতনা বিদত লেকে হোতে হো, ওসিলা দেনা বিদত হ্যায়, হ্যাঁ ইয়ে বিদত হ্যায়, আমি ক্যা কর রাহা হোগা, কুল্লু বিদাতিন দালালা দালালাতু ফিন নার, সারে বিদাত গুমরাহ হ্যায় আর গুমরাহ জাহান্নামী হ্যায়, জেসে হ্যায়, হ্যাঁ তাহলে ওসিলা দিয়া বিদাত বলে, হ্যাঁ তাহলে বিদাত সব ছাড়তে হবে বলে, হ্যাঁ আজান আরম্ভ হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা চুপ। আজান শেষ হতে আমরা কি করি? মুনাজাত করি, হাত তুলি, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা সলাতিল কাইমা, আর বলি তো লিখি, আজান শেষ হতে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা সলাতিল কাইমা, তোমার মধ্যে রসিলাতি রসিলাতি দরজাতি, আমরা যে দোয়াটা বলি, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, জি ক্যা হ্যায়, হাম ক্যা হ্যায়, کون سا آفت تیرے گل پڑ گیا, آسمان ٹوٹا سر پہ کیا کیا ہو گیا؟ ہاتھ کیوں اٹھاتے جی, ہم کیا ہو گیا؟ کون سا بیوی بھگ گئی ہاتھ اٹھانے سے؟ مجھے نہیں, یہ ہاتھ اٹھانا بدعت ہے. ہم کتنا بدعت لے کے گھومتے ہو, کبھی وسیلہ دینا بدعت ہے, کبھی ہاتھ اٹھانا بدعت ہے. یہ سارا چھوڑ دو کیا؟ یہاں پورا چھوڑ دو ورنہ جہنم میں چلا جاؤ گے. وسیلہ دینے سے جہنم میں چلے جاؤ گے, ہاتھ اٹھانے سے جہنم میں چلے جائیں گے, اور کسی میں سے اگر ایک کرے تو کوئی بھی کر لو جہنم میں جائے گا. چل پیچھے ہاتھ لگا, پورے 180 ڈگری پیچھے نے ہاتھ. اب تو دعا پڑھ, ہاتھ نہیں اٹھانا ہمیں, اب دعا پڑھ. پڑھن تو اللہم رب ہذہ الدعوۃ التامہ, اوشدنو ملا اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة. کیا ہو گیا؟ چپ بھی ہو جا. کینو کی بولی تو ہی তুমি আল্লাহ রসুলকে ওসিলার ফয়েজ ওসিলার মাকাম দিতে বলছো, স্বয়ং আর হাত তুলতে বারণ করছো, ওসিলা দিতে বারণ করছো. এখন যদি বলো হাত তোলা বেদাত, তো ওসিলাও তো বেদাত. এখন হাত তোলা বন্ধ করলে তোর মধ্যে আর একটা বেদাত রয়ে যাচ্ছে, জাহান্নামে যাবে, তো দোয়া পড়াও বন্ধ করতে হবে. ভাইজান আমার ওয়াজ বুঝতে পারছেন? শুরু থেকে দাদা হুজুরের মাসলাকের উপরে আলোচনা হচ্ছে. আমরা ওসিলা দিয়ে আমরা হাত তোলা মোনাজাত করি, আখেরি জোর পড়ি, তাই তো নাকি? কারণ ঘটনা ধরলে এক ঘটনায় তারপরেও একটু আলোচনা করছি সাধারণ মানুষের জন্য. এটা কখনো বেদাত নয়, তাওয়াসুলকে তো কেউ বেদাত বলতে পারবে না. কটা বাজলো? আমার দেড় ঘন্টা হয়ে গেল দেখতে দেখতে, ঠিক আছে বলছি. চাচাকে খুব ভালো লাগছে, মানে এগুলো তো আমাদের পড়নের কথা. আমরা এই জিনিসটা কেন করি, কেউ খারাপ বলে, এরকম কোন প্রশ্ন নেই? বলেন সেই জিনিসটা. আমি এখন ওয়াজ করবো, চলে যাচ্ছেন কেন? চলে যান না, চাটা আমার খাওয়াই হয়নি, মনে করিয়ে দিলেন. এই গরম পড়লে পোকা শব্দ গরম হয়. ধরো চলে পড়ুন. আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ বিজরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা. আরো আদব সাথে আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি আদব কে সাথ, আদব কে সাথ জশ্নে সরোবর দো আলম মনাউঙ্গা, রসুল্লাহ কি মিলাদ কি ম মহফিল সজাউঙ্গা বনা কর দরুদ সালামো কি গুলদস্ত শাহে কৌনেন কি দরবার মে ডালি সজাউঙ্গা আল্লাহুম্মা তাহলে এ থেকে বোঝা গেল যে আমাদের এখানে বসাটা বেকার মাশাআল্লাহ পেছন থেকে দেখতেই পাচ্ছি আমার ভাই এসছে মাশাআল্লাহ আমার আর একটা চেয়ার দাও হ্যাঁ আমার ছোট ভাই একটা জিনিস একটু জানতে চাচ্ছি যে রাসূল পাকের জামানায় তো মাযহাব বলে কিছু ছিল না আমরা মাযহাব কেন মানব কারণ উনি উনাকে কেউ বলেছে উনি আমার সিলসিলার মানুষ ওনার কাছে কেউ এই প্রশ্নটা করেছে যে আপনারা মাযহাব মানেন আমরা মাযহাব কেন মানব কারণ মাযহাব প্রথমে বলি আমরা যে চারটে মাযহাব মেনে থাকি এই মাযহাব কিন্তু চার থেকে আরম্ভ হয়নি এখানে চারটে ভাই বসে এখানে বলছি যে সাহাবাদের আমলে কোন মাযহাব ছিল না ইমাম ছিল না ইমামে আজম আবু হানিফা ছিল না বা তাকে কেন আজম বলা হয়ে থাকে যে বড় বলা হচ্ছে আজম কেন তাকে বলে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আজম উপাধিটা যিনি দিয়েছেন তিনি হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ দাদু উস্তাদ উস্তাদের উস্তাদ তাকে আজম বলেছে কেন মাযহাবের প্রয়োজন হলো কিসের জন্য হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলছেন আমার মাযহাব কোরআন আর হাদিস জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আমার মাযহাব কোরআন আর হাদিস হাশরাতুল আজর কি ডাঙার ব্যাং কাঁকড়া কচ্ছপ কুচে এগুলো তো হাদিস পাকুন যে খাওয়া সব জায়েজ আহলে হাদিসরা যারা ইমাম মানে না তাদের কাছে এটা জায়েজ সুদ সম্পর্কে কি বলা হচ্ছে লা তাকুলুর রাবা আদাফা ওয়া মুদাফা তোমরা ডবল ডবল করে সুদ খেও না আমি তো 10% আরামসে খেতে পারি ডবল মানে 100% কথা বুঝতে পেরেছেন এখানে দেখুন খুব আর আমি বাড়াচ্ছি না ভাই শিখেছে খালি শর্টে বলে দিই ইনারা অন্য কিছু করেননি মুসলিম শরীফের একটা হাদিস আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কল কুল্লু হালালিন বাইয়ুন ওয়া কুল্লু হারামিন বাইয়ুন বাইনহুমা মুতাশাবিহাত হাদিস পাকের মধ্যে বলছে সমস্ত হালাল বর্ণনা করা আছে এবং সমস্ত হারামও বর্ণনা করা আছে বাইনহুমা মুতাশাবিহাত এই হারাম আর হালালের মধ্যে কিছু মুতাশাবিহাত হয়ে গেছে আল্লাহর রাসূল বলছেন এদিকে আমার রাসূল বলছে আনা খাতামান নবিয়িন আলা নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আসবে না কোরআন কি বলছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলে এখানে ছেড়ে দেয় এর পরে আছে ওয়া উলিল আমরি মিনকুম তারপরে আসি উলিল আমরি মিনকুম তারপরে যদি দুটো উলিল আমর ফাইন তারাজা তুম যদি তোমাদের মধ্যে উলিল আমরদের মধ্যে যদি তানাজা হয়ে যায় বিষয়ের কোন বস্তুর উপরে ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি তখন আবার আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও আবার আল্লাহ রাসূলের দিকে যখন ফিরে যাবে আবার কোরআন পড়তে গেলে ওই আয়াতটা আবার দেখতে পাবে ওয়া উলিল আমরি মিনকুম এই উলিল আমর তোমাদের কাছে আল মুহাদ্দিক আল মুদাব্বির উলিল আমরা তোমাদের কাছে আসবে তারা তোমাদের কাছে এটা নির্ণয় করে দেবে ফর ইওর কাইন্ড ইনফরমেশন এই ক্ষেত্রে দেখবি আরেকটা জিনিস শুনতে হবে ভাই যে সাহাবাদের জামানায় তো ইমাম ছিলেন না এটাই হচ্ছে একটা ভুল কথা ইমামে আজম আবু হানিফার জামানাটা ছিল আল্লাহর রাসূলের সাহাবাদের জামানা বলেন না সুবহানাল্লাহ এবং ছজন আনাস বিন মালিকের মতো সাহাবার কাছে ইমাম আজম আবু হানিফা হাদিস শিক্ষা করেছে এখন যদি বলেন ইমামে আজম আবু হানিফা মানবো না, ডাইরেক্ট কোরআন আর হাদিস, ডাইরেক্ট কোরআন আর হাদিসে বিয়ের ব্যাপারটা কি আছে, বিয়ের ব্যাপার মিয়া বিবি রাজি, একটু খেতাব হয়ে যাবে, মোহরে ফাতিমি দিয়ে কলমা পড়ে বিয়ে হয়ে যাবে। এমনকি ইমাম আজম আবু হানিফার আব্বার বিয়েটা ওইভাবে হয়েছে, ওনার বিয়ে ওনার বিয়ে ওইভাবে হয়েছে, আর আমাদের বিয়ে হয় মেয়ে পক্ষের দুটো সাক্ষী, ছেলে পক্ষের দুটো সাক্ষী, নগদে দেড় মোহর, যেবার অলিমার দিন ধার্য করা, রান্না বাড়া, এগুলো হচ্ছে।